السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, মাঝে মধ্যে রুচির পরিবর্তনেরও প্রয়োজন হয়, এজন্য এখন থেকে কয়েক জুমা পর্যন্ত একটা সুরার তাফসির পেশ করার চিন্তা ভাবনা করেছি, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দর কিসসা বলে আখ্যায়িত করেছেন, আহসানুল কসাস হিসাবে। মূলত এটার মধ্যেও কোরআনুল কারিমের পরিচয় এবং আল্লাহর তাওহীদের পরিচয় রয়েছে। প্রথমে আমরা আজকে এই সূরা ইউসুফের তাফসিরের ভূমিকা হিসাবে কিছু কথা আলোচনা করব, এরপরে হয়তো কয়েক জুমা লাগবে এটা তাফসিরটাকে পেশ করার জন্য। কোরআনুল কারীম হচ্ছে এমন এক কিতাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দান করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। যেটা আমি সবসময় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখের পাওয়ার যত বেশি হোক না কেন, যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত এই চোখের সামনে কোনো আলো না থাকে অতক্ষণ পর্যন্ত কিছুই দেখা যায় না। সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকারের আলো অবশ্যই প্রয়োজন হয় চোখ দিয়ে দেখার জন্য। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আরেকটি চক্ষু দান করেছেন, অন্তর্চক্ষু, বিবেকের চক্ষু, আকল এবং জ্ঞানের চক্ষু। এটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরতকে দেখার জন্য, আল্লাহর প্রতি যথাযথই মানানোর জন্য। কিন্তু এই জ্ঞান যত বেশি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানের সামনে একটা বাতি না থাকবে, আলো না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান দিয়েও কিছুই চেনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আকলের এবং জ্ঞানের চোখের সামনে যে বাতির প্রয়োজন সেই বাতি দিয়েছেন কোরআনুল করিমকে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে আখ্যায়িত করেছেন। নূর যখন আসে, আলো যখন আসে, অন্ধকার দূরীভূত হয়, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তাড়ানো যায় না, অন্ধকারকে লাঠি মেরে তাড়ানো যায় না, অন্ধকারকে দূর করতে হলে আলোর প্রয়োজন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। এই নূরেও কি করবে? লিতুখরিজা নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিশা দিতে পারেন, আলোর দিকে বের করে আনতে পারেন। লিতুখরিজা, হে নবী আপনাকে কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য? লিতুখরিজা নাসা, আপনি মানুষকে বের করে আনবেন এই কোরআনের মাধ্যমে। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার কি? অন্ধকার সমাজের চুরি ডাকাতি ব্যভিচার, এরকম ভাবে শিরিক বেদাত, এগুলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআনের মাধ্যমে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিশা দিবেন, আলোর দিকে বের করে আনবেন। এজন্য কোরআন হচ্ছে নূর, কোরআন আলো। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে এক একটা মুজিজা দান করেছিলেন। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচার করার জন্য, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রচার করার জন্য এক একজন নবীকে এক এক ধরনের মুজিজা দান করেছিলেন, অলৌকিকতা দান করেছিলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন, কবি বলছেন, ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, মাদ্রাসার ছেলেরা এটা পাবা, তাফসীরে বয়াজের হাসিয়ে লেখা আছে, ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, তাফসীরে জালালাইনের হাসিয়ে লেখা আছে। প্রসিদ্ধ কবিতা আছে, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বয়দা দারি আছে খুবা হামাদারান তুতনহা দারি, যত নবীর যত মৌজুদা ছিল এই সবগুলো আমাদের নবীকে সব একত্রে দেওয়া হয়েছিল। পার্থক্য হল আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে যেই মৌজুদা দান করেছিলেন সেই নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে মৌজুদাও বিদায় হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মন্ধ লোকের চোখে হাত বুলালে জন্মন্ধ ভালো হয়ে যেত। এখন যদি দুনিয়ার সমস্ত খ্রিস্টান মিলে জন্মন্ধ লোকের চোখে হাত বুলায় সেই অন্ধ ভালো হবে? আরো চোখ কানা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, চলে গেছেন, আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, মরে যান না, তুলে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার মুজিজাকেও তুলে নিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম অনেকগুলো মুজিজার অধিকারী ছিলেন, লাঠি ছাড়লে সাপ হয়ে যেত, এখন যদি দুনিয়ার সমস্ত ইহুদিরা লাঠি ছাড়ে সাপ হবে। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, ওনার মুজিজাও সঙ্গে চলে গেছে। এইভাবে হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে মোমের মতো নরম হয়ে যেত, এটা তার মুজিজা। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, মুজিজাটাও চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যতগুলো মুজিজা দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় মুজিজার নাম হচ্ছে আল কোরআনুল আজিম। সবচেয়ে বড় মুজিজা কি? কোরআনুল করিম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরতে হারেস আল আওয়াত থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস তিনি বয়ান করছেন যে কোরআন কিরকম, বিভিন্ন ফিতনা ফাসাদ সম্পর্কে তিনি বলতেছিলেন, আমা ইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না সাতাকুনু ফিতনাতুন, অনেক ফিতনা দেখা দিবে। অনেকে বলে হুজুর অনেক দল অনেক মত, গতকালকে আমি ছিলাম নাটোরে মাহফিল করতে গিয়েছিলাম, আল্লাহু আকবার, দুজন রিকশাওয়ালা আমাকে দাওয়াত দিয়েছে, যেদিন দাওয়াত দিতে বাসা আসলো বলল যে হুজুর আমরা আপনাকে আমাদের এলাকায় নিতে চাই, একটু মেহরবানি করে যাবেন, গরিব মানুষ লুঙ্গি পরে আছে, রিক্সা চালা যাবো সেভাবেই আছে। আমি বললাম যাবো, কেমনে যাবো? আমার রিক্সায় করে আপনাকে গাবতলী নিয়ে যাবো, ওখান থেকে বাসা যাবে। মাশাআল্লাহ, খুশি হলাম। গতকালকে সেই খবর ছিল, গেলাম দেখলাম যে ওরা নিজেরা না খেয়ে আমাকে কিভাবে খাওয়াবে সেই চেষ্টা করছিল, পথে পথে ওরা নিজেরা গোপনে গিয়ে রুটি খাচ্ছে আর আমাকে বলছে যেখানে বসে খান। ওদের বাড়িতে গেলাম দেখার জন্য যে ওদের কি অবস্থা, দেখলাম যে ঘর নাই, মাটির দেওয়াল দিয়ে কোন রকম ছাপড়া দেওয়া আছে, কিন্তু এরা আসলো কি জন্য, থাকে সেই কামরাঙ্গি চরে, আজকে আসে নাই গত জুমাতে এসেছিল, কামরাঙ্গি চর থেকে আসে এই তাওহীদের কথা শোনার জন্য, এবং তারা দাওয়াতের কাজ করে, ইরশাদের দাওয়াতের কাজ করে। আল্লাহু আকবার, দেশে গিয়ে দেখলাম যে ওরা যে দাওয়াতের কাজ করে ওখানে আলেম ওলামা পর্যন্ত ওদের কাছে শিখতে আসে, কারণ এই তাওহীদের বাণী ওদের কাছে পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, কোরআনের দাওয়াত দেওয়ার লোকও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার মনে পড়লো বেলাল হাবশী রাদিয়াল্লাহু কথা, মনে পড়লো সোহাইল রুমির কথা, যে কোরআনুল করিমের দাওয়াত যদি এই যুগে ঠিক মতো মানুষ প্রচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে বেলাল হাবশী সোহাইল রুমির মতো লোকদেরকে ধরে হাজির করে দিবেন। এই জন্য বিভিন্ন ফেতনা হবে, ধরো অনেক দল অনেক মত, সেখানে গেলাম কিছু লোক আছে, কোন দিকে যাবো, এইগুলো আসলে গুমরা, নিজেদেরকে বাঁচাবার জন্য এগুলো বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে সমস্যা আছে, তিনি বললেন আলা ইন্না সাতাকুনু ফিতনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম অসংখ্য ফিতনা আসবে। কুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, বললাম যে ইয়া রাসূলুল্লাহ এর থেকে বাঁচার উপায় কি, ফিতনা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, মাল মাখরাজু, মাখরাজ কি, বাঁচার উপায় কি? قال كتاب الله, বাঁচার উপায় হচ্ছে কিতাবুল্লাহ, মিশকাত প্রথম খণ্ড 186 পৃষ্ঠা থেকে পড়তেছি, ফাজাইল কোরআন থেকে। এই কিতাব বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া কওমে সব জায়গায় আছে, নিজের মন করা কিছু না। মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল বলেন না যে দেখো তোমার যুগের বড় বিশ্বাস কি বলে, মাল মাখরাজু ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি হবে? কালা কিতাবুল্লাহ, বাঁচার উপায় হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম তোমাদের সামনে থাকবে, কোরআন থাকবে, সেই কোরআনের মাধ্যমে সঠিক পথ বের করে আনতে হবে। ফি নাবাউ মানকা মান ক্বাবলাকুম, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যার মধ্যে তোমাদের আগের খবরগুলো দেওয়া আছে, অখবারু মা বাদাকুম পরে কি ঘটবে তা বলা আছে, ওয়াহুকমু মা বাইনাকুম এবং তোমাদের পারস্পরিক কি ফয়সালা হবে, বিচার আচার কেমনে করবে তার বিচার আচার আছে। হুয়াল ফাদলু, কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পৃথককারী, হুয়াল ফাদলু আল ফাসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পৃথক করার বস্তু এটা। লাইসা বিল হাযাল, এর মধ্যে কোন কথা অবাস্তব নেই, কোন কথা এর মধ্যে কৌতুক নেই, লাইসা বিল হাযাল এর মধ্যে কোন কথা অবাস্তব নেই, মান তারাকাহু মিন জাব্বারিন ফাতামাহুল্লাহ, যে ব্যক্তি কোরআনকে অহংকার করে, অহংকার বশত যারা কোরআনকে ত্যাগ করবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন, ফাতামাহুল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন, ওদেরকে ধূলিসাৎ করে দিবেন, ফাতামাহুল্লাহু। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি, প্রত্যেকটা শব্দ চিন্তা করার বিষয়, যেই ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে অন্য কোন কিতাবের মধ্যে হেদায়েত তালাশ করবে, আমানিব তাগাল হুদা, যে ব্যক্তি হেদায়েত তালাশ করবে ফি গায়রিহি অন্য কোন রাস্তায়, আগল্লাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ ভ্রষ্ট করে দিবেন, পথের থেকে সে পথের থেকে সরে যাবে, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাবে। সিরাতে মুস্তাকিম তালাশ করতে হবে কোন পথে? কোরআনের পথে। কোরআন বাদ দিয়ে যে অন্য পথে হেদায়েত তালাশ করবে, আল্লাহর তো উল্লেখ করছে রহমানি বিত্তাকা, যে ব্যক্তি তালাশ করবে আল হুদা হেদায়েত তালাশ করবে, ফি গাইরিহি কোরআন ছাড়া অন্য কোন পথে, অন্য তরিকা। কত তরিকা আমার দেশে তৈরি আছে, কোন তরিকা যে হেদায়েত তালাশ করবে, আবাল্লাহুল্লাহু আল্লাহ তাআলা তাকে পথ ভ্রষ্ট করে দেবেন, গোমরাহ হয়ে যাবে। ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনই হচ্ছে আল্লাহর রশি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো। সেই রশ্মিটা কি? আল্লাহর রসুল ব্যাখ্যা দিচ্ছেন, এই জন্য হাদিস হচ্ছে আল্লাহর রসুলের ব্যাখ্যা। কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, হাদিস কোরআন ব্যাখ্যা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনই হচ্ছে সে আল্লাহর মজবুত রশি, শক্ত রশি যা ধরতে বলা হয়েছে। ওহুয়া যিকরুল হাকিম, এ হচ্ছে বিজ্ঞানময় আল্লাহর জিকির, নসিহাত আল্লাহর পক্ষ থেকে স্মরণিকা। ওহুয়া সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, কোরআন দাও এটাই সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম তালাশ করবে কোথায়? কোরআন থেকে। ওহুয়া সিরাতুল মুস্তাকিম হুয়াল্লাযী লা তুযিগু বিহিল আহওয়াউ ওয়ালা তালতামিসু বিহিল আলসিনাতু ওয়ালা ইয়াসমাউ মিনহুল উলামাউ ওয়ালা ইখলাকু আন কাসরাতির রাদ্দি। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব যারা বুঝে তারা যতই গবেষণা করবে, যতই পড়বে, এর নতুনত্ব বের হতে থাকবে, কখনো এটা পুরাতন হবে না। ওয়ালা ইখলাকু আন কাসরাতির রাদ্দি, যত বারবার পড়া হবে, যত বারবার গবেষণা করা হবে, এর নতুনত্ব শেষ হবে না, নতুনত্ব বাড়তেই থাকবে। সূরা ফাতিহা কতবার শুনেছেন আপনারা? এরপরও যখন ইমাম সাহেবরা পড়ে তখন মজা লাগে না শুনতে? আল্লাহর কালাম, আল্লাহ বলছেন লা ইখলাকু আন কাসরাতির রাদ্দি, বারবার পড়ার কারণেও দুনিয়ার যত বড় প্রিয় গান হোক না কেন, যত বড় ভালোবাসার গান হোক না কেন, কয়েকদিন শুনলে তারপরে শুনতে মনে চায় না, দেখেন এক এক সময় এক একটা উঠে, এবার কয়েকদিন পর খুঁজে পাওয়া যায় না। কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইখলাকু আন কাসরাতির রাদ্দ ওয়ালা ইয়ানকাদি আজাইবুহু, কোরআনের নতুনত্ব কখনো শেষ হবে না, কোরআনের নতুন তথ্য বের হবে, যত গবেষণা করবে অত আরো তোমার সামনে স্পষ্ট হবে। ওয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদী ইলার রুশদি ফা আমান্না বিহ, এই কোরআন হচ্ছে সেই কিতাব, যেই কিতাব শোনার পরে জিনেরা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, ইয়াহদী ইলার রুশদি, যে কোরআন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, ফা আমান্না বিহি, আমরা এর উপরে ঈমান এনেছি। মান ক্বালা বিহি সাদাকা, কোরআনের মাধ্যমে যে কথা বলবে সে সত্যবাদী। ওয়ামান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন উপর আমল করবে তাকে আজর এবং সওয়াব দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআনের মাধ্যমে যে ব্যক্তি বিচার করবে সে ন্যায় বিচারক বলে সাব্যস্ত হবে। কোরআনে বিচার করলে সে কি হবে? ন্যায় বিচারক হবে। আর এখন তো কোরআনের হুকুম মানা যাবে না, আর এটা বহুবার বলেছি যে কোরআনের একটা দুটো না, অনেকগুলো বিধানকে আমরা পরিবর্তন করে ফেলেছি, বাদ দিয়েছি। অথচ আল্লাহ কি বলছেন? লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দেওয়া, পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নাই। লা মুআক্কিবা লিহুকমিহি, আর আমাদের সমাজের মুসলমান নামধারী কয় যে আল্লাহর এই আইনে যুগে চলে না, হাত কাটার আইন বলো চলবে না, মদের হারামের বিধান বলো চলবে না, জেনার বিচারের বিচার বলো চলবে না, আল্লাহ বলেন ওদেরকে একরকম বিচার, এরা বিকল্প বিচার তৈরি করলো, আল্লাহ সম্পত্তি বন্টন করলেন একভাবে, এরা এটা চলবে না, নারীদেরকে ঠকিয়েছে এইভাবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাকামা বিহি আদালা, কোরআনের বিচারকে যে ব্যক্তি বাস্তবায়ন করবে, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে সে ন্যায় বিচার করলো। আর যাকে কোরআনের দিকে আহ্বান করা হয়, মনে করো তাকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করা হচ্ছে, কোরআনের দিকে আহ্বান করতে আহ্বান করবো কার দিকে? এই জন্য কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা হিসেবে দান করেছেন, যার নতুনত্ব কখনো শেষ হবে। এই জন্য কোরআন কয়েক জায়গায় চ্যালেঞ্জ করেছে কুফফারদের সামনে, যখন তারাও সাহিত্যিক ছিল, আল্লাহ তারা বললেন وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি এই কিতাবে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ তাহলে এই কোরআনের একটা সূরার মতো একটা ছোট্ট সূরা তৈরি করো, ছোট্ট সূরা তৈরি করো। সূরা বাকারা টেস্টে আমাদের চ্যালেঞ্জ করা হলো, প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল কোরআনের মতো একটা কোরআন তৈরি করো, সেটা আছে সূরা বনি ইসরাঈল 88 নম্বর আয়াতে। কুল্লাইনি জিতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, হে নবী আপনি বলুন যদি দুনিয়ার সমস্ত মানব এবং দানব জিন জাতিয়ার মানুষ যদি একত্র হয় এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে পারবে না, ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহীরা যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয়। দুনিয়ার সমস্ত জিন ইনসান সব মিলে যদি পরস্পর সহযোগিতার মাধ্যমে একটা কোরআন তৈরি করতে পারে কখনো তাদের পক্ষে এই কোরআনের মতো কোরআন তৈরি করা সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ, কি কোরআন! এরপরে এক সূরার পরে গেল 10 আয়াত, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন ফালিয়া তুমি আসলে সুয়ারিন নিস্তি 10টা সূরা তৈরি করো, তাও সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের মতো একটা বাক্য তৈরি করো, সূরা ইউনুসের 34টা মধ্যে বলছে একটা বাক্য তৈরি করো, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন ওদেরকে বলো যে ওরা যদি পারে তাহলে একটা বাক্য যেন তৈরি করে কোরআনের সমতুল্য। আর যেখানে বলেছে 10টা আয়াত ওটা আর এক আয়াত আছে, আমি ইয়াকুলুনা তারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি মুফতারায়াতিন, ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে বলছে, ঠিক আছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তোমরা মানুষ, তিনিও আরব, তোমরা আরব, মানে তোমরা তৈরি করো, পুরা কোরআন দরকার নাই, 10টা সূরা তৈরি করো, মুফতারায়াতিন নিজেরা মন গড়া তৈরি করো। ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহি এবং তোমরা নিজেরা না পারলে আল্লাহ ছাড়া আর যত মাখলুক সব একত্র করে তারপরে তাদের থেকে সাহায্য নাও, ওয়াদউ মান ইস্তাতাতুম তোমরা যাদেরকে পাও যত লোক আছে সবার থেকে সাহায্য নাও, মিন দুনিল্লাহি তবে একজনকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যত লোকের সাহায্য নিতে পারো নাও, তারপরে কোরআন তৈরি করে কুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম যদি তারা উত্তর দিতে না পারে, ফালামু তাহলে ভালো করে জেনে রাখো, আন্নামা আনজালাল্লাহু বিইলমিল্লাহি এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইলম থেকে নাযিল করেছেন, সূরা হুদের 13 এবং 14 নম্বর আয়াত। এমনি ভাবে ছোট্ট একটা সূরা তৈরি করার চ্যালেঞ্জ করেছেন, তা আছে সূরা বাকারা 23 নম্বর আয়াতে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এরপরে আল্লাহ বলছেন ওরা তৈরি করবে দূরের কথা সব একত্র হলো পারবে না, কুল্লাইনি জিতামাতিল ইনস ওয়াল জিন্নু দুনিয়ার সমস্ত জিন ইনসান যদি একত্র হয় এই কোরআনের মতো কোন কোরআন তৈরি করা অথবা কোরআনের সূরার মতো কোন সূরা তৈরি করা, কোরআনের একটা বাক্যের মতো বাক্য তৈরি করা তাদের পক্ষে সম্ভব না। ওরা চেষ্টা করেছিল, চেষ্টা কম করে নাই, কুফফাররা মিলে চেষ্টা করলো, তৈরিও করে ফেললো, আলফিল মালফিল আল কারিয়া এর ধাতে একটা তৈরি করতে শুরু করলো, তৈরি করলো কি, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল লাহু সাবরুন তাবিল ওয়া দামবুন আফিল ওমা আদরাকা মিন খালকি রাব্বিনা বিকালিল তৈরি করলো। হাতি কি জিনিস, হাতির একটা লেজ আছে, একটা সুর আছে, এই লোক ওদিয়েদের ইন্না আতাইনার তারডি তৈরি করলো, সেটা ইন্না আতাইনা কাল আতাক ফাসাল্লি রাব্বিকে ওয়াজাক ইন্না শানিয়াকা ওয়াল আবলাক এই তৈরি করছিল আরেকজনে। এগুলোর ভিন্ন ভিন্ন অর্থ আছে, আমি এগুলো আলোচনা করতে সময়ের প্রয়োজন। এইভাবে তৈরি করলো, সর্বশেষ এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিল একজন ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি। তিনিও যখন এই কোরআনের এই সবগুলো পড়ল, পড়ার পরে চিন্তা করলেন দেখি কোরআনে কি আছে, কোরআনে ভুল আমি খুঁজে বের করবো, কোরআনের ভুল কিছু পেয়েও গেল সে, কারণ ইংলিশ থেকে পড়াশোনা করেছে। পরে চিন্তা করলো যে এইভাবে ইংরেজি তর্জমা পড়ে কোরআনের ভুল ধরা ঠিক হবে না, কারণ যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা কোরআনের সামনে নত হয়ে আসবে। আমি এটা এভাবে বলি, যে আপনার ওই যে বড়ই গাছের ফল, তারপরে আপনার আপেল আঙ্গুর যত আছে এগুলো যত পাকে তত ভারী হয়, ডালগুলো নিচে নেমে আসে, আর তুলা গাছের ফল যত পাকে অত হালকা হয়, শ্বাস বন্ধ কি হয়, শ্বাস ফেটে যায়, পুড়ে ওর অস্তিত্ব বাতাসে মিশে যায়। ঠিক তেমনি ভাবে যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা কোরআনকে যত গবেষণা করবে, যত পড়াশোনা করবে, আস্তে করে এক সময় কোরআনের সামনে নত হয়ে আসবে, বলুন সুবহানাল্লাহ। আর অপরদিকে যারা কোরআনের কোন জ্ঞান নেই, যারা সত্যিকার কোন জ্ঞান নেই, যারা আসলে বোকা, এই লোকগুলো তুলা গাছের মতো উঠতে থাকে, আর শেষ পর্যন্ত কেউ কি হয়, কুফা থেকে আশ্রয় চায়, তাসলিমা নাসলিমা, আহমদ শরীফ যা ছিল, হুমায়ুন আজাদ, এগুলো সব তুলার মতো উড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন পড়া শুরু করলেন, ইংরেজি অনুবাদ পড়লেন, কিন্তু ইংরেজি দিয়ে কাজ হয় না, ভুল পাওয়া যায়, কিন্তু সতর্ক হলেন যে না, এভাবে ভুল ধরলে যদি ঠিক না হয়, আরবিতে এরকম না থাকে, অনুবাদ তো ভুল হতে পারে। এবারে তিনি পড়লেন, আরবি শিখলেন, ভালো করেই শিখলেন, আনাকুম বানাকুম শিখে নাই। আরবি শিখে যখন তিনি আরবিতে কোরআনকে গবেষণা করলেন, পড়লেন, এরপরে তার মন্তব্য ছিল, আমি কোরআনুল করিমকে, কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করে কোরআনের ভুল ধরার জন্য মূলত কোরআন গবেষণা করা শুরু করেছিলাম, কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত পড়লাম, কোরআনের কোন ভুল ধরা তো সম্ভব হয় নাই, বরং কোরআন আমার জীবনের প্রত্যেকটা পদে পদে যতগুলো ভুল ছিল সবগুলো সংশোধন করে দিয়েছে। কোরআনুল করিম তোমার জীবনের সমস্ত অন্ধকার গুলোকে দূর করে আলোর দিশা দিবে। এই কিতাবের নাম হচ্ছে কোরআনের নাম কি, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন যখন মানুষ শিখবে তখনই সে মানুষ, আমি বলেছিলাম আর রহমান আল্লামাল কোরআন থেকে, আল্লাহ তাআলা আল্লামাল কোরআন আগে বলেছেন, তারপরে খলাকাল ইনসান বলেছেন সূরা রহমানের ভিতরে। কেন? কারণ যদি মানুষ আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিখে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের এলেম অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারে না, সে পশু। এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমান বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লামাল কোরআনকে মুকাদ্দম করা হয়েছে, আগে আনা হয়েছে, তারপরে খলাকাল ইনসান কে আনা হয়েছে। কারণ তুমি যত বিজ্ঞানী হও, যত জ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত কোরআনের এলেম তোমার কাছে না থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আমরা কোরআনের থেকে, আমি একটা সূরা তাফসীর বের করার জন্য কয়েক জুমা নিজেদের রুচির পরিবর্তনের জন্য, তাছাড়া একটা কেসার মাধ্যমে কোরআনের অনেক কিছু জানা সম্ভব, সেই জন্য আমরা সূরা ইউসুফকে নির্বাচন করেছি এটার তাফসীর বেশ করার জন্য। কোরআনের ভূমিকা হিসেবে কিছু কথা বললাম। মূলত কোরআনুল করিম এমন এক কিতাব, যেই কিতাবের যে কোনো প্রশ্ন আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন কোরআনের মধ্যেই আছে। কোরআনকে আপনি জিজ্ঞেস করতে চান, কোরআন তুমি কোত্থেকে এলে, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে নাজির হলে, কোরআন বলবে আমি নাজরের তানজিলুম মির রব্বিল আলামিন, কোত্থেকে নাজির হয়েছি, তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিন এই গোটা জাহানের যিনি রব, গোটা সৃষ্টির যিনি মালিক, আমি তার পক্ষ থেকে এসেছি, আমি কোনো উড়ন্ত কিতাব নই, আমার ভিত্তি আছে। তুমি কোথায় আসলে, নাজাল আবি কেমন আসলে, কার মাধ্যমে আসলে, নাজাল আবি রুহুল আমিন, রুহুল আমিনের মাধ্যমে এসেছি, রব্বুল আলামিনের পক্ষ থেকে রুহুল আমিনের মাধ্যমে, আলা কলবিকা একটা পবিত্র কলবের উপরে নাজির হয়েছি, সেই কলবটা কার, আলা কলবিকা আপনার কলবের উপরে কোরআন নাজিল করেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলবে নাজিল করা হয়েছে কোরআন। তুমি কখন নাজিল হলে, দিনে না রাত্রে, কোন মাসে, কোরআন বলে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনু, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আবার প্রশ্ন করুন, কোরআন রমজান মাসে তো বুঝলাম, দিনে না রাত্রে কোন সময় আছে, দিনে না রাত্রে বলে আসলে বলবে, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে আগমন করেছি, রাতে আগমন করেছি, লাইলাতুল কদরে আগমন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওই কোরআন সম্পর্কে যত প্রশ্ন, কোরআন তুমি এর আগে কোথায় ছিলে, কোরআন বলবে ফি লাউহি মাহফুজ, কোরআন তোমার নাম কি, কোরআন নাম আমার অনেকগুলো, কারণ অনেকগুলো আমার গুণ আছে, যেন নাম অনেকগুলো, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার মূল নাম হচ্ছে কুরআনুম মাজিদ, আমার নাম আছে নূর, আমার নাম আছে আল ফারদ আল ফাসিল, আমার নাম আছে কালামুল্লাহ, বিভিন্ন নামে আমার কিছু না যাবে। তুমি কোথায় ছিলে? ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে আমি অবতীর্ণ স্থায়ী ছিলাম। তুমি কিভাবে আসলে? কোরআন আনজালা নাজালা ব্যবহার করেছে, আনজালা মানে একবারে নাজিল হওয়া, তার মানে একবারে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জত নামক জায়গায় লাইলাতুল কদর অবতীর্ণ হয়। আপনি বলবেন একদিকে পাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, আর একদিকে শুনি 23 বছরে নাজিল হয়েছে, এটা কেমনে হলো? অনেকেই পেঁপে পড়ে বুঝে না কি হয়। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, তার মানে হচ্ছে লাউহে মাহফুজের থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জত নামক জায়গায় লাইলাতুল কদর অবতীর্ণ করা হয়, আর ওই বাইতুল ইজ্জতের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি যখন যতটুকু প্রয়োজন হয়েছে সেইভাবে দীর্ঘ 23 বছরে নাজিল করা হয়। এই হলো দুইটার সমাধান, তাফসীর ইবনে কাসির আপনারা পাবেন। এবং কোন জায়গায় আনজালা, কোন জায়গায় নাজালা, আনজালা মানে একবার অবতীর্ণ হওয়া, নাজালা মানে ধীরে ধীরে অবতীর্ণ হওয়া, তার মানে কোরআনকে লাউহে মাহফুজ থেকে একবার নাজিল করা হয়, এরপরে বাইতুল ইজ্জত থেকে ধীরে ধীরে নাজিল করা হয়। এই জন্য আনজালা আর নাজালার পার্থক্যটা আলেমদের জন্য একটা ভালো সবক, এটা আপনারা খেয়াল রাখবেন। কোরআনুল করিম, এবারে তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন আরবি ভাষায় কোরআন নাজিল হলো? কারণ ওই সময় আরবি ভাষা ছাড়া অন্য ভাষার কোনো অস্তিত্বই ছিল না, কোনো লিখিত কোনো ভাষাই ছিল না। এই জন্য আরবরা অনারবদেরকে এখনো বলে আজম, আজম মানে বোবা, যে কথা বলতে পারে না। আরবি ভাষার আগে থেকে গবেষণা হতো, আরবি সহজ ভাষা। আপনি আরবি ভাষার প্রথম অক্ষরে একটা আলিফ লেখেন, একটা টান দান কি হয়ে যাবে? আর বাংলা ভাষার প্রথম অক্ষর লেখেন না, কয়টা লাগতে কয়টা আসবে? তিনটে তো টান দিতে হবে, তারপর আরো একটা ভাষা দিতে হবে। ইংরেজি ভাষার প্রথম অক্ষর এ লেখেন না, কয়টা লাগবে? তাও তিনটা। বোঝা গেল যে যত ভাষা আছে, আর অন্য ভাষা তো দরকার নেই, চাইনিজ ভাষা বলেন, আর যে কি কি ভাষা আছে কতগুলো, কত দাগ দিতে হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন এমন এক ভাষায় যেই ভাষাটা সবচেয়ে সহজ এবং সরল ভাষা। এই জন্য বলছেন ইন্না আনজালনাহু ফিল কোরআনান আরাবিয়ান, আমি একে কোরআনান আরাবিয়ান আরবি ভাষায় নাযিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, তোমাদের সহজ বোঝা হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, নাহনু নাকুসু আলাইকা, আমরা কোরআনে নাহনু ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন, এর দ্বারা আবার অনেকে ভুল বুঝে যে আল্লাহ তার কি অনেকগুলো কিনা। এটা রাজকীয় শব্দ আরবি ভাষার মধ্যে, আরবি ভাষার একটা বৈশিষ্ট্য যে যেখানে কোনো বড় ব্যক্তি কথা বলে সেখানে বহুবচন বলে, উর্দুতেও আছে, এমনকি বাংলা ভাষাও আছে। প্রধানমন্ত্রী যখন কোন কথা বলে বলে আমরা এই কাজটা করেছি, আমরা এই কথা বলেছিলাম, অথচ বলেছিল সে নিজে, আমি হওয়া দরকার, কিন্তু বলে আমরা এটা বলেছিলাম। কোরআনুল করিমের অনেক জায়গায় জমা ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা নিজের মর্যাদা এবং নিজের শান ব্যক্ত করার জন্য এখানেও এরকম হয়েছে, ইন্না আমরা নাযিল করেছি। কাজে বাংলা থেকে কেউ বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমরা আপনার কাছে বয়ান করছি আহসানাল কাসাস, সবচেয়ে ভালো কিসসা, বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, কিসসা শুনে কথা মনে করার কোনো কারণ নেই, যেটা আবার গল্প না। আল্লাহ তাআলা বলছেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, এই কোরআন আপনার কাছে যেভাবে ওহী করা হচ্ছে, যে জিনিসের মাধ্যমে, এই কিসসাটাও তারই মাধ্যমে। কেন এটা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন? এর কারণ আছে, যখনই কোনো ব্যক্তি হকের দাওয়াত দেয় তখনই তার উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কায়েমী স্বার্থবাদী যারা মূর্তি পূজক, যারা পীর বুজুর্গ যারা ছিল তৎকালীন সময়ে, এরাই বিরোধিতা করতে শুরু করেছে। আবু জাহেলরা ধর্মীয় নেতা ছিল, আবু জাহেলের উপাধি ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা। আবু জাহেল সবসময় কাবার সামনে পড়ে থাকত, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে আসতে প্রথমে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হতো, মেরাজ থেকে এসে বাইতুল্লাহ সামনে প্রথম সাক্ষাৎ দেখা হবে আবু জাহেলের সাথে। কারণ সে বড় আবেগ। এই আবু জাহেলরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলল পাগল। ওদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল ওলিদ, আবু জাহেলের চাচাতো ভাই, ভাতিজা, ওলিদ ইবনে মুগীরা। এই ওলিদ ইবনে মুগীরাকে পাঠালো যে দেখো সে কি বলে, তুমি বড় বিজ্ঞানী, তুমি বড় সাহিত্যিক, কবি, আরবের বড় একজন কবি, তুমি গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি বলতে পারি। প্রথম বলল তাকে বলো মাজনুন, পাগল। মুগীরা বলল যে আমি পাগল দেখি, তোমার পাগল বললে কাজ হবে না, ওনার কাছে যে যাবে তোমাদের এই পাগল বলে তোমরাই পাগল হবে। তাহলে কি বলা যায়? ওরাই প্রস্তাব করে তাহলে কবি বলি, আমি নিজে একজন কবি, অনেক কবিদের সঙ্গে চলেছি, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা কোনো কবিতা নয়। বলে তাহলে কি বলা যায়? তাহলে বলো জ্যোতিষী। জ্যোতিষীর পক্ষে তো এরকম কথা বলা সম্ভব না। তাহলে কি বলা যায়? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে একটা কাজ করে জাদুকর বলো। এই ওলীদ ইবনে মুগীরা সে বলল আল্লাহি আন ইয়াকুলহু ইন্না ক্বাউলহু আল্লাযী ইয়াকুলু হালাওয়াতান ওয়া ইন্না আলাইহি লাসালাওয়াতান। তার কথার মধ্যে একটা মাধুর্যতা আছে এবং কথার মধ্যে একটা আকর্ষণ আছে, যে আকর্ষণ কোন মানুষের তৈরি করা কথা হতে পারে না, নিশ্চয়ই কথাটা অন্য কোন জায়গাতে আকর্ষণ করছে। এই যে কোরআনের আকর্ষণ, আপনারা চতুর্দিক থেকে লোকগুলো এখানে হাজির হয়ে পুরো ঢাকার বিভিন্ন জায়গা থেকে ক্লান্ত শ্রান্ত আপনারা আসেন, আকর্ষণ কিসের? আজকে আমি কোরআন বাদ দিয়ে কথা বলি তা কেউ আসবে এখানে? আকর্ষণ কোরআনের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, এই কোরআনের আকর্ষণে বেলাল হাবশি চলে আসলো, সাহেব রুমি চলে আসলো, সালমান ফার্সি চলে আসলো, আবার মক্কার স্থানীয় লোকেরা বিরোধিতা করেছে, আবু বকর ওমররা সাহায্য করেছে। কাজে এখানেও স্থানীয়ভাবে আবু বকর ওমর আছে যারা কোরআনের পক্ষে আছে, আবার দেখবেন যে এখান থেকে যুক্তি আছে, সহ্য হয় না মুখে। কারণ এই মসজিদগুলোতে তারা শুধুমাত্র দাওয়াত খাওয়া, মিলাদ খাওয়ার একটা আখড়া বানিয়েছিল, এখন সেগুলো এখান থেকে উঠেছে, অন্য জায়গাতে উঠে গেছে, তাদের সহ্য হয় না। যখনই তারা কোন রকম পায়, কোনো সুযোগ পায়, সাথে সাথে কেমনে অপপ্রচার করবে সেইটা আখড়া করতে চায় না। কোরআনে আল্লাহ তাআলা এটা সুন্দর বলেছেন, কুফফাররা কি করত, কুফফারদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে কুফফাররা কি করে, কুফফাররা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ কষ্ট হোক, কোন সাহেব বিপদে পড়ুক, এটা তারা সবসময় মনে করে কামনা করে। একটা আয়াত আছে, লা ইয়ালুনাকুম খাবালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য এরা প্রশ্ন করল যে বলো বনি ইসরাইল, ইসরাইল মানে আমি আগে ব্যাখ্যা দিয়েছি, ইসরাইল বলতে কাকে বোঝায়? ইয়াকুব আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হচ্ছে ইসহাক এবং ইসমাইল, ইসহাকের বংশের থেকে আসে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাকের পুত্র। ইসহাকের পুত্র হল ইয়াকুব, ইয়াকুবের হল বারো পুত্র, কয় পুত্র? ইয়াকুবের চারটে স্ত্রী ছিল, এই চার স্ত্রীর থেকে শেষের স্ত্রী হল দুই ছেলে, বিনিয়ামিন এবং ইউসুফ, আর বাকি চার তিন স্ত্রী থেকে অন্যান্য আরো দশজন সন্তান ছিল, এই মোট বারো সন্তান। এই বারো সন্তান কি বলা হয় বনি ইসরাইল? ইসরাইল হচ্ছে ইয়াকুবের উপাধি, হেব্রু ভাষায় ইসরা মানে হচ্ছে বান্দা, ইল মানে আল্লাহ, তাহলে ইসরাইল মানে আল্লাহ বান্দা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সন্তান হচ্ছে বনি মানে সন্তান, তাহলে বনি ইসরাইল মানে হচ্ছে ইসরাইলের সন্তান, তাহলে বনি ইসরাইল মানে হচ্ছে ইয়াকুবের সন্তানরা। ইয়াকুব হচ্ছেন ইসহাকের সন্তান, আর ইসহাক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান। ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এরা বসবাস করতেন কেনানে, জর্দান নদীর তীরে একটা এলাকা, এখানে বসবাস করতেন। মূলত সেখান থেকে এই বনি ইসরাইল কিভাবে মিশরে গেল এটা ছিল প্রশ্ন, কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানার কথা না, আরবের কোনো বৈপুস্তকও ছিল না। ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার জন্য, জানার জন্য, ঠেকাবার জন্য এই প্রশ্ন তারা ছুড়ে দিয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য। এটা একটা মূল কারণ ছিল। আর দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেই কারণটাও গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীকেও জানিয়ে দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালাম যেভাবে প্রথমে তার আপন লোকদের মাধ্যমে, ভাইদের মাধ্যমে নির্যাতিত হলো, তাকে হত্যা করার চক্রান্ত করা হলো, শ্বাস বন্ধ কূপে নিক্ষেপ করলো এবং সেখান থেকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে আবার তার ভাইয়েরা যারা হত্যা করার চক্রান্ত করেছিল তারা একসময় তার কাছে গিয়ে সাহায্য আবেদন করলো এবং তার কাছে গিয়ে তারা ক্ষমা চাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ইঙ্গিত ছিল। এটা মক্কার জীবনের শেষ দিকের আয়াত, এটা দেড় দুই বছর আগের আয়াত, সূরা নাযিল হয় এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বোঝানো হলো ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আপনার বলার মধ্যে যেমন একদিকে ওদের উত্তর দেওয়া হচ্ছে আর অপরদিকে আপনার জন্য শিক্ষার বিষয় আছে, যেভাবে ইউসুফ আলাইহিসসালাম হত্যা করার চক্রান্ত হয়েছিল আপনাকে হত্যা করার চক্রান্ত করা হবে। ইউসুফ আলাইহিসসালামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন আপনাকেও সেভাবে রক্ষা করা হবে। ইউসুফ আলাইহিসসালাম যেভাবে মিশরে গিয়ে একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত হাতে দখল করে নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আপনিও যেখানে যাবেন সেখানে গিয়ে আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত আসবে, আপনার আল্লাহ তারা বিজয় দান করবেন এবং মক্কার কুফাররা যারা আপনাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে, যারা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, যারা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে, সেই লোকগুলো একসময় আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাবে, ঠিক কিনা? মক্কা বিজয়টা হয় নাই, মক্কা বিজয়ে হুবহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। ইউসুফ আলাইহিসসালাম যখন তার ভাইদেরকে তো চিনলেন, তার ভাইরা তো চিনে নাই, আমি পুরো কিসসা তাফসীর করার চেষ্টা করব, কারণ এর মধ্যে অনেক শিক্ষার বিষয় রয়েছে। ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা চিনতে পারে নাই, কারণ চিনবে কেমনে, তারা তো কুপে ফেলে দিয়ে মেরে ফেলেছে। আর ইউসুফ আলাইহিসসালাম তো আগের থেকে তারা দেখেছেন যে আসবে, কারণ অভাব দেখা দিয়েছে দেশে, আশপাশের দেশগুলো তো অভাব দেখা দিয়েছে, একসময় তারাও হয়তো আসবে, তাই চিনতে সহজই হয়েছিল। যখন কথায় কথায় বলে ফেললো এক পর্যায়ে আসবে কিসসার মধ্যে, ইউসুফ আলাইহিসসালামকে বলে ফেললো ওরা যে ওর ভাই চুরি করেছে আগে, এখন যে সেও চুরি করে তাহলে তো অসুবিধা, আপত্তির কিছু নাই। ইউসুফ আলাইহিসসালাম খুব সহজ উত্তর দিয়ে আসবে এখানে, যাই হোক তারপরে পরিচয় হলো। ওরা বললো আপনি কি ইউসুফ? বলে হ্যাঁ আমি ইউসুফ, এটা আমার ভাই, তোমরা তাকে চোর বলছো, এটা আমার ভাই। এরপরে তারা ক্ষমা চাইল, ঠিক তেমনি ভাবে তিনি বললেন কি, ইউসুফ আলাইহিসসালাম তখন বলেছেন, ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের বিরুদ্ধে আমি কোনো প্রতিশোধ নিব না, তোমাদেরকে আমি কোন রকম শাস্তি দিব না, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, ওয়া আরহামুর রাহিমিন। ঠিক একই ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কাতে ঢুকলেন, কুফফাদের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, কিসসা বলতে গেলে অনেক সময় লাগবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই কৌশল নির্ধারণ করেছিলেন। মদিনা থেকে 10,000 সাহাবা ইকরাম যখন আসলেন মক্কার পথে, বললেন যে প্রত্যেকের গোত্র আলাদা, যে যে গোত্র থেকে এসেছ, যে পরিবার থেকে এসেছ, তারা আলাদা আলাদা চূড়া তৈরি করবে, এবং কোন কোন তারিখ থেকে দেখা যায় পায়খানা কম নির্মাণ করতে বলেছেন, এটা একটা কৌশল ছিল। আলাদা আলাদা চূড়া তৈরি করা মানে হচ্ছে দূরের থেকে যখন তারা দেখবে আগুন জ্বলছে, খাবার তৈরি করা হচ্ছে, তখন চূড়ার আগুন গণনা করে তারা বুঝবে যে কতজন লোক হতে পারে, এক একটা চুলা 10 জনের পাক হলে কতজন হবে, চুলা যত বেশি হবে ওদের অনুমান তত বেশি হবে। এরপরে তাদের গোয়েন্দা আসবে, গোয়েন্দা এসে তারপরে দেখবে, তো দেখার উপায় কি, তারা তো ভিতরে যাবে না, তাবুতে যাবে না, তারা দূরের থেকে দেখবে। ভোর রাত্রে গোয়েন্দা আসবে, তো ভোর রাত্রে পায়খানায় সবাই যেতে হয়, এটা সবারই প্রয়োজন হয়, কাজে এক এক পায়খানার সামনে যদি বড় লাইন পড়ে তাহলে তারা আর একটা ভয় পাবে যে এখানে লোক অনেক বেশি, এক এক পায়খানা যখন এত বড় লাইন, ভিতরে না যেন আরো কত আছে। ঠিকই যখন এই কৌশল আল্লাহ রাসূল অবলম্বন করলেন, এই যে নবীরা বোকা হয় না, সত্যিকার দিনদার লোকেরা বোকা হয় না, যখন এই কৌশল অবলম্বন করা হলো রাতের বেলা আবু সুফিয়ান মক্কার নেতা তৎকালীন, যে পরে ইসলাম গ্রহণ করেছে ওই দিনই, আবু সুফিয়ান দূরের থেকে দেখে নিজে চলে আসলো, ঘটনা অনেক লম্বা, শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মক্কায় ঘোষণা কর, তোর ঘরে যে ব্যক্তি আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দিলাম, যে ব্যক্তি ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে তাকে নিরাপত্তা দেওয়া হলো, যে ব্যক্তি খানায় খাবার সামনে এসে নিরস্ত্র হয়ে থাকবে তাকে নিরাপত্তা দেওয়া হলো, কিন্তু যদি কোন ব্যক্তি যুদ্ধের জন্য সামনে তাকে রক্ষা করা হবে না। আবু সুফিয়ান মক্কায় ঘোষণা করলো, তার বউ এসে তার মুখ মোড়াতে শুরু করলো, হিন্দা তোমাদের নেতা পাগল হয়ে গেছে। আবু সুফিয়ান বললো আমি পাগল হই না, যা দেখি তাই বলছি, যদি জান বাঁচাতে চাও তার সোজা আমি যাবো, তাই শুনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, বিজয়ী বেশে প্রবেশ করলেন, খানায় কাবার সামনে দেখলেন যে সব জড়ো হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আজকে আমার থেকে কেমন আচরণ আশা করছো? এতটুক বলে তো সাহস হয়, এবারে তারা সাহস পাইল, বলল আমরা আপনার থেকে ইবনুল করিম রাকুন করিম, একজন উত্তম ভাইয়ের থেকে উত্তম সন্তান থেকে যেটা কামনা করে তাই কামনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, আজকে আমি সে কথাই বলছি যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম, যখন তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল, আর তিনি মিশরের বাচ্চা হয়ে তাদেরকে হাতের মুঠো দেবে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, আমি আজকে তোমাদের সামনে সেই আচরণ করছি, তোমরা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিলে, তোমরা আমাকে বের করে দিয়েছো, আমাদের লোকজনকে নির্যাতন করেছো, আজকে আমি তোমাদেরকে হাতের মুঠোর মধ্যে দিয়েছি, তোমাদের সুপর আমার শক্তি আছে, ইচ্ছে করলে একটা হুকুম দিলে তোমাদের গর্দানগুলো আলাদা হয়ে যাবে, কিন্তু আমি তা করছি না, আমি বলছি আজকে সে কথা যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, ইযহাবু আনতুম উত্তলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই, আমার কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, যাও তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রুকে হাতের মুঠোর ভিতরে পেয়ে তারপরে সাধারণ ক্ষমা ঘোষণা করা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি করেছেন, সে কে? এই জন্য আমাদের মনে হচ্ছে এটাও একটা ঘটনা ছিল, এখানে সূরা ইউসুফ আল্লাহর রাসূলের প্রতি নাযিল হওয়ার একটা সান্ত্বনা ছিল এটা, যে আপনার কোনো ভয় নাই, ঠিক আমিও আমার ভাইদের সামনে এই সূরা তাফসীর পেশ করছি, এর বড় একটা উদ্দেশ্য আছে, জেনে রাখো এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে হয়তো আমাদের চাকরি যাবে, আমাদের রিজিক যাবে, আমাদের পরাসর যাবে, মহল্লা সর যাবে, জেনে রাখো পৃথিবীর তোমার যেখানে যাবে সেখানে আল্লাহ তোমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ, তোমাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কখনো পরাজিত করেন না, মুমিনরা কাজ করে কার জন্য? কোরআনে বলেছে ওরা পান এলাকা দিকরা, আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি, আর কুফফারদের সম্বন্ধে বলেছেন ইন্না শানিকা ওয়াল আবতার, আপনার শত্রু যারা তাদের লেজ কাটা, ওরা অসম্পূর্ণ নির্বংশ, ওদের বাদী দেওয়ার কোন লোক থাকবে না, ঠিক তেমনি ভাবে হকের বিরুদ্ধে তারা কাজ করে, যারা সত্যের বিরুদ্ধে কাজ করে, কোরআনের কথা বললে তাদেরকে আগুন ধরে, আমি কসম করে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, কামরের মতো তিরতার অপমানকে দূরে বিদায় করবে ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই সূরা নাযিল করেছেন, ইনশাআল্লাহ সূরা ইউসুফ আমাদের জন্য সান্ত্বনার বাণী, সূরা ইউসুফ শিক্ষা দেয় চরম জুলুম নির্যাতন সহ্য করে জানের ঝুঁকি নিয়ে তারপরে সামনে বড়, এই সারা তোমার জন্য আল্লাহ সাহায্য করবেন, সেজন্য আমরা নিয়মিত আসবো এবং সবাইকে দাওয়াত দিয়ে আসবো, কেউ দেরি করবো না। সূরা ইউসুফের তাফসীর ইনশাআল্লাহ আগামী জুমার থেকে শুরু হচ্ছে, আজকে শুরু করেছি, ইনশাআল্লাহ এটা শুনবো, আমাদের শিক্ষা বিষয়গুলো আমরা গ্রহণ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বানানোর তৌফিক দান করুন।